أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي পরম দয়ালু আল্লাহর নামে قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله والله يسمع تحاوركما ان الله سميع بصير আল্লাহ অবশ্যই শুনিয়েছেন সেই নারীর কথা যে তাহার স্বামীর বিষয়ে তোমার সঙ্গে বাদানুবাদ করিতেছে এবং আল্লাহর নিকট ফরিয়াদ করিতেছে আল্লাহ তোমাদের কথোপকথন শুনেন আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা الذين يظاهرون منكم من نسائهم ما هن امهاتهم ان امهاتهم الا اللائي ولدنهم وإنهم ليقولون منكرا من القول وزورا وإن الله لعفو غفور তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীগণের সঙ্গে জিহাদ করে তারা জানিয়া রাখুক তাহাদের স্ত্রীগণ তাহাদের মাতা নন যাহারা তাহাদেরকে জন্মদান করে কেবল তাহারাই তাহাদের মাতা উহারা তো অসঙ্গত ও অসত্য কথাই বলে নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী ও ক্ষমাশীল والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسا ذلكم توعظون به والله بما تعملون خبير جهارا نجدر استيقان شنگ جهار کرے ایبان پاری اوہدر اکتی پرتحر کرے তবে একে অপরকে স্পর্শ করিবার পূর্বে একটি দাস মুক্ত করিতে হইবে ইহা দ্বারা তোমাদেরকে উপদেশ দেওয়া যাইতেছে তোমরা যাহা করো আল্লাহ তাহার খবর রাখেন ذلك لتؤمنوا بالله ورسوله وتلك حدود الله وللكافرين عذاب أليم কিন্তু যাহার সামর্থ্য থাকিবে না একে অপরকে স্পর্শ করিবার পূর্বে তাহাকে একাধিক্রমে দুই মাস সিয়াম পালন করিতে হইবে যে তাহাতে অসমর্থ সে ষাট জন অভাবগ্রস্তকে খাওয়াইবে ইহা এই জন্য যে তোমরা যেন আল্লাহ ও তাহার রাসূলে বিশ্বাস স্থাপন করো এগুলি আল্লাহর নির্ধারিত বিধান কাফেরদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি ইন্নাল্লাযীনা ইউহাদ্দূনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া ক্বাদ আনযালনা আয়াতিন বাইনাতিন ওয়ালিলকাফিরিনা আযাবুম মুহীন যারা আল্লাহ ও তাহার রাসূলের বিরুদ্ধে আচরণ করে তাহাদেরকে অপদস্থ করা হইবে যেমন অপদস্থ করা হইয়াছে তাহাদের পূর্ববর্তীদেরকে আমি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করিয়াছি কাফিরদের জন্য রহিয়াছে লাঞ্ছনাদায়ক শাস্তি সেই দিন যেই দিন উহাদের সকলকে একত্রে উত্থিত করা হইবে এবং উহাদেরকে জানাইয়া দেওয়া হইবে যাহা উহারা করিত আল্লাহ উহার হিসাব রাখিয়াছেন আর উহারা তাহা বিস্তৃত হইয়াছে আল্লাহ সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা আলম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার ইল্লা হুয়া মাআহুম আইনা মা কানু ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم তুমি কি লক্ষ্য করো না আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে আল্লাহ তাহা জানেন তিন ব্যক্তির মধ্যে এমন কোন গোপন পরামর্শ হয় না যাহাতে চতুর্থ জন হিসেবে তিনি উপস্থিত থাকেন না এবং পাঁচ ব্যক্তির মধ্যেও হয় না যাহাতে ষষ্ঠ জন হিসেবে তিনি উপস্থিত থাকেন না উহারা এতদ অপেক্ষা কম হোক বা বেশি হোক তিনি তো তাহাদের সঙ্গেই আছেন উহারা যেখানেই থাকুক না কেন অতঃপর উহারা যাহা করে তিনি উহাদেরকে কিয়ামতের দিন তাহা জানাইয়া দিবেন নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবগত ألم تر إلى الذين نهوا عن النجوى ثم يعودون لما نهوا عنه ويتناجون بالإثم والعدوان ومعصية الرسول وإذا جاءوك حيوك بما لم يحيك به الله ويقولون في أنفسهم لولا يعذبنا الله بما نقول حسبهم جهنم يصلونها فبئس المصير. তুমি কি তাহাদেরকে লক্ষ্য করো না যাহাদেরকে গোপন পরামর্শ করিতে নিষেধ করা হইয়াছিল, অতঃপর উহারা যাহা নিষিদ্ধ তাহারই পুনরাবৃত্তি করে এবং পাপাচরণ, সীমা লঙ্ঘন ও রাসূলের বিরুদ্ধচারণের জন্য কানাকানি করে। উহারা যখন তোমার নিকট আসে তখন উহারা তোমাকে এমন কথা দ্বারা অভিবাদন করে যদ্বারা আল্লাহ তোমাকে অভিবাদন করেন নাই। উহারা মনে মনে বলে, আমরা যাহা বলি তাহার জন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না কেন? জাহান্নামেই উহাদের জন্য যথেষ্ট, যেখানে উহারা প্রবেশ করিবে কত নিকৃষ্ট সেই আবাস। হে মুমিনগণ, তোমরা যখন গোপন পরামর্শ করো সে পরামর্শ যেন পাপাচারণ, সীমা লঙ্ঘন ও রাসূলের বিরুদ্ধচারণ সম্পর্কে না হয়। তোমরা কল্যাণকর কাজ ও তাকওয়া অবলম্বনে পরামর্শ করিও এবং ভয় করো আল্লাহকে, যাহার নিকট তোমাদেরকে সমবেত করা হইবে। শয়তানের প্ররোচনায় হয় এই গোপন পরামর্শ মুমিনদেরকে দুঃখ দেওয়ার জন্য, তবে আল্লাহর ইচ্ছে ব্যতীত শয়তান তাহাদের সামান্যতম ক্ষতি সাধনেও সক্ষম নয়। মুমিনদের কর্তব্য আল্লাহর উপর নির্ভর করা। الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. হে মুমিনগণ, যখন তোমাদেরকে বলা হয় মজলিসে স্থান প্রশস্ত করিয়া দাও, তখন তোমরা স্থান করিয়া দিও, আল্লাহ তোমাদের জন্য স্থান প্রশস্ত করিয়া দিবেন। এবং যখন বলা হয় উঠিয়া যাও, তোমরা উঠিয়া যাইও। তোমাদের মধ্যে যাহারা ঈমান আনিয়াছে এবং যাহাদেরকে জ্ঞান দান করা হইয়াছে, আল্লাহ তাহাদেরকে মর্যাদায় উন্নত করিবেন। তোমরা যাহা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত। হে মুমিনগণ, তোমরা রাসূলের সঙ্গে চুপি চুপি কথা বলিতে চাইলে তাহার পূর্বে সাদাকা প্রদান করিবে, ইহাই তোমাদের জন্য শ্রেয় ও পরিশোধক। যদি তাতে অক্ষম হও আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات فإذ لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله والله خبير بما تعملون. তোমরা কি চুপি চুপি কথা বলিবার পূর্বে সাদাকা প্রদানকে কষ্টকর মনে করো? যখন তোমরা সাদাকা দিতে পারিলে না আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা করিয়া দিলেন, তখন তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ ও তাঁহার রাসূলের আনুগত্য করো। তোমরা যাহা করো আল্লাহ তাহার সম্মুখ অবগত। أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ تَوَلَّوْا قَوْمًا غَضِبَ اللَّهُ عَلَيْهِمْ مَا هُمْ مِنْكُمْ وَلَا مِنْهُمْ وَيَحْلِفُونَ عَلَى الْكَذِبِ وَهُمْ يَعْلَمُونَ. তুমি কি তাহাদের প্রতি লক্ষ্য করো না এই যাহারা আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট তাহাদের সঙ্গে বন্ধুত্ব করে? উহারা তোমাদের দলভুক্ত নয়, তাহাদের দলভুক্ত নয়, এবং উহারা জানিয়া শুনিয়া মিথ্যা শপথ করে। আল্লাহ উহাদের জন্য প্রস্তুত রাখিয়াছেন কঠিন শাস্তি, উহারা যাহা করে তাহা কত মন্দ। اتخذوا ايمانهم جنة فصدوا عن سبيل الله فلهم عذاب مهين ওরা ওদের শপথগুলিকে ঢাল স্বরূপ ব্যবহার করে আর ওরা আল্লাহর পথ হইতে নিবৃত্ত করে, অতএব ওদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। لن تغني عنهم اموالهم ولا اولادهم من الله شيئا اولئك اصحاب النار هم فيها خالدون আল্লাহর শাস্তির মোকাবেলায় উহাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি উহাদের কোনো কাজে আসিবে না, উহারাই জাহান্নামের অধিবাসী, সেখানে উহারা স্থায়ী হইবে। يوم يبعثهم الله جميعا فيحلفون له كما يحلفون لكم فيحلفون له كما يحلفون لكم ويحسبون انهم على شيء الا انهم هم الكاذبون যেদিন আল্লাহ পুনরুত্থিত করিবেন উহাদের সকলকে, তখন উহারা আল্লাহর নিকট সেই রূপ শপথ করিবে যেই রূপ শপথ তোমাদের নিকট করে, এবং উহারা মনে করে যে ইহাতে উহারা ভালো কিছুর উপর রহিয়াছে। সাবধান, উহারাই তো প্রকৃত মিথ্যাবাদী। استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون شيطان উহাদের উপর প্রভাব বিস্তার করিয়াছে, ফলে উহাদেরকে ভুলাইয়া দিয়েছে আল্লাহর শরণ, উহারা শয়তানের দল। সাবধান, শয়তানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত। ان الذين يحادون الله ورسوله اولئك في الاذلين যারা আল্লাহ ও তাহার রাসূলের বিরুদ্ধে আচরণ করে তাহারা হইবে চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। كتب الله لاغلبن انا ورسلي ان الله قوي عزيز আল্লাহ সিদ্ধান্ত করিয়াছেন আমি অবশ্যই বিজয়ী হইব এবং আমার রাসূলগণ নিশ্চয়ই আল্লাহ শক্তিমান পরাক্রমশালী। لا تجد قوما يؤمنون بالله واليوم الاخر يوادون من حاد الله ورسوله يوادون من حاد الله ورسوله ولو كانوا اباءهم او ابناءهم او اخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون তুমি পাইবে না আল্লাহ আখিরাতে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় যারা ভালোবাসে আল্লাহ ও তাহার রাসূলের বিরুদ্ধাচারীদেরকে, হোক না এই বিরুদ্ধাচারীরা তাহাদের পিতা পুত্র ভ্রাতা অথবা ইহাদের জ্ঞাতিগোত্র। ইহাদের অন্তরে আল্লাহ সুদৃঢ় করিয়াছেন ইমান এবং তাহাদেরকে শক্তিশালী করিয়াছেন তাহার পক্ষ হইতে রুহ দ্বারা। তিনি ইহাদেরকে দাখিল করিবেন জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে ইহারা স্থায়ী হইবে। আল্লাহ ইহাদের প্রতি সন্তুষ্ট হইয়াছেন এবং ইহারাও তাহার প্রতি সন্তুষ্ট। ইহারাই আল্লাহর দল, জানিয়া রাখো আল্লাহর দলেই সফল কাম হইবে।